দাওয়াতের তরিকার জেহাদি মানহাজের হেফাজত আদে তরকি জেহাদের মিকা দাওয়াত দয়া কলর হাতের হাস নসিয়ত উস্তাদ উসামা মাহমুদ হাফিজাহুল্লাহর লেখা নওয়াই আফগান জিহাদ হইলা হতা। বিসমিল্লাহ রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলার ফজলে জিহাদর দায় কল আর খাস গরি ইন্টারনেটের জরিয়া জিহাদি দাওয়াতর খেদমত আঞ্জাম দয়া বায়ান অকলর খেতাব গরি মুহতারাম শেখ উস্তাদ উসামা মাহমুদ হাফিজাহুল্লাহর লেখা দাওয়াতের তরিকা আর জিহাদি মানহাজের হেফাজত আদে তরকি নওয়াই আফগান জিহাদ মজাল্লা মাঝে হিসা হিসা করে নশর করার বাদে এক জায়গাত জমা করি অগুয়া কিতাব সুরতাম মাঝে দায়ী আদে মুজাহিদ কলর খেদমত পেশ করছে। শেখ উস্তাদ উসামা মাহমুদ হাফিজাহুল্লাহ এরিসালাম মাঝে লেখে দেখি বলি হলে আরাজ নিল্লা মুজাহিদ ইন্দিল্লা দিন আর জিহাদর দায়ী ও একসাথে কিতালও আরা জিম্মাদারি দাওয়াতও আরা জিম্মাদারি যে তাকদকল আতি আরো জোরে আর আর ওরে কুফুরি নিজাম মুসল্লত করে রেখে তারা খেলাফ আতি আল্লই কিতালের ময়দান মাঝেও আরা আসি আর উম্মতে মুসলিম আরে হে জালেমর মোকাবেলাত জিহাদত শরিক হইব দাওয়াতও আরা দীর কিতালের ময়দানের কিছু শর্তকল আছে আর দাওয়াতের মাঝেও কিছু জরুরি মশালা আছে। রসুল সাল্লাহু আলহি ওসাল্লামে কিতালের ময়দানের মাঝে শক্তি গুজ্জে লোবায়ে আর হল্লা হারানোর দাহাড়াই বললো তাহরিজ গুজ্জে কিন্তু রসুল সাল্লাহু আলহি ওসাল্লামর সিরত মুবারক এহতার গবা দেখে বলে হলে দাওয়াতের ময়দানের মাঝে রসুল সাল্লাহু আলহি ওসাল্লামর মুবারক তরিকা আসিল দে নরমি শক্তি নোয়াশীল আর হইলাম দে দর্মিয়ানি উম্মত আদলর রাস্তা সরন্যা দাওয়তি আর জিহাদি উম্মত হে দর্মিয়ানি রাস্তা আদে আদলর মুতালেক উস্তাদ উসামা আহমদ হাফিজাহুল্লয়ে এরিসালাম মাঝে সাফ করি বয়ান করছে। দাওয়তের মসুদ আর ফাইদাওয়ালা তরিকা কি আর ওয়ান হন দাওয়তের তরিকা জিয়ান নিজে জিহাদি তাহরিকল্লা নুসান বনে আর জিয়ান জরিয়া উল্লা জিহাদ দুশনের ফায়দাও ইন্দিল্লা মুহতারাম শেখে দাওয়তের জরিয়া জিহাদের মাঝে সুরাখ লাগাইয়া দে তার মসুদ তি ফিরাই দইয়া কলর সিনন আত্মারাসাম্যে রেকাওয়ার বানানোর মোতালেক এন মৌজু কল জিকির করছে জিন জরিয়া আল্লাহ তালা চাইলে জিহাদি মানহাজর হেফাজত হইব ইন্দিল্লা তার তর কি হইব। মোহতারাম শেখে শুরুত কেসু আহাম মৌজুর তফসির সাথে বয়ান করছে আর লাস ও দায় কল খেদমতের মাঝে আরস হিসাবে কেসু হতা পয়েন্ট সুরত আসান আর বেগুনে বুঝে দিন দিল্লা করে বয়ান করছে পয়েন্ট এগিনে রিসালার ফায়দার আরো হক গুণ ভাড়া দিয়ে আল্লাহ তালা এ রিসালারে তমাম দাওয়াত আর জেহাদর সাথে তালুক রাখেতে বাই অকল্লা আমবাফে ইন্টারনেটের ওরে আসে দি জেহাদি দায় অকল্লা হাস বাফে ফায়দা জরিয়া বানক আমিন। وصلى الله على النبي واخر دعواهم ان الحمد لله رب العالمين زمدار ادارينا ويا افغان جهاد جمادى الاولى 1341 هجري مطابق جانواري 2020 عيسوي ان هدين طريقه زين دعوه الله خطرناك انترنت الجهادي دعوه المتعلق كسل لك دهنور بعد اموزر ور تسكلا غري بر ضرورت بيشه اك اعتبار لك اكن تعريف الله هيك চল্লা বলি হলে এগিনরে সরন্যাবাই অকল এ ফিতনার জোর সলদ দত্তত জিহাদি দাওয়াতর বৌটারে তুলি বাদলর মোকাবেলা করাত আছে আর তারা হদে এ ফিতনারে হতম গরনর সিরিফ একা রাস্তা আর ইয়ানল দে জিহাদ এ হিসাবে তারা যেত তারিফ করা যাইব যোগ এগিন হমইব চল্লা বলি হলে এখন জবান আর ফেরা ওনার নারাজটি বাসি বললা আর তারার বসে সকল জামা করি বললা যেড়ে বালা বালা মানুষ সকল পর্যন্ত জিব্বাদের এ জাগাত এবাই অকলে জালিমর পরবা নগরি নিজের জান হাতত লই তারা জুলুমের খেলাফ আবাস তুলে আয়ের তার সাথে জিহাদর মুখালেফি করে অলরে জবাব দনের এতেবারে তারার এখলাস আদে বেগরজি সাবেত অ কি বলি হলে হন্ডিলা মেহনতর সাথে এবাই অকলে তারার মোকাবেলা করের এহত আল্লাহ এবাই অকলর এখলাস তাজিমত আর নজর ঝুঁকি জাগই কিন্তু এনতেহাই আফসোস সাথে খাওয়াজ দেখি বলি হলে এ ইজতুল্লাহ একবাই অকলের বুতরে বাজুকিয়ার দাওয়াতে জবাব তরিকা বিলকুল মুনাসেব ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের অকল সাথে পর্যন্ত হেকমত বালা নসিয়ত আর সুন্দর বাফে বহস গরিবর হুকুম গজ্জে ফেরাউন সাথে পর্যন্ত দাওয়াত দনম মাঝে নরমি এখতিয়ার গরিবর তাগিদ গজ্জে কিন্তু এলাকা গিনত কি আম কি হাস উলামা কেরাম আর দিনদার মানুষ সকল সাথে পর্যন্ত এনতেহাই সখ্ত আর মুজাকির তরিকা এখতিয়ার করা গিয়ে زړه اختلاف ګره یا کلور نظر بنای بر کوشش ګره نشیل اړې تر ساته این طریقه اختیار ګره کی بولی هله زړه هم در دی ار بلایر نام نشانه پجنت نه آی زړه مسلمان ور تان تشنی ار لعنت ګره حرام کینتو لاګد دی یا نور داودر اصل طریقه بوزا زار کی بولی هله زرا 101 باق موافق ایبو بس تر نظر از زرا خونو کی سمور اختلاف ګری بو تر دشان ار ایبا مسلمان اونر ور شوبه ګره تکفیر معین زیان ماهر ار فکا علامت ده بوس اولا علماء کرام ارحام یا نور انتهای حلقه بوزه ار بشی آسان و ساته مختلف منوش ار جماعت قلور بوره کافر آنر فوت والا غیدی ازا. اختلاف گره یا دین در منوش قلور نوسیوت نگره گناه یا تا هنو حرام همار بابوته هنشهری گره نر بوره بوس نگره آسه شدو گالی گلوش نکا باگی زنو دم که ار تراری مستقل بافه نستان فوسه بر کوشش آده ای دین در اکلر متعلق اندیلا تعجب لفظ اکل خوازار زگین از زکیر چرم زبانت فجنتانا نوزا زین نکی مرجی ار بشا مذهبی هزارا نوزانی ارا هندیلا هندیلا گلو کل یا الله اگین هندیلا دعوت هن وجل لای تر زوریا دینات در جهاد در خدمت انجام فای بر عشا گری بو دعوت ار ای طریقه دایش یعنی ایسر فتنه شروع بر آگه زوری سوری سلتو زدت دایش ار فتنه ظاهر اولو تهان جهاد ار میکده هویا اتمام دای اکل سخت و جذبه سانت ای فتنه مزه زب دیه سانت سانت ترز زوری اصر فجد منوش اکلو ای فتنه مزه مبتلا گیه گوی ار بشی ها منوش بسی اشیل زرا ظاهری بافه خارجی علا صفه مزه داخل نا حقیقت اول ده دعوت ده جهاد ار سفرات کلاب زهان عدل و رسطی حوتی زگوی تهان تواز و فهر لوی ادب زبان بی ادب لوی نرم دیلی سخت دیلی سات تبدیل لوی زگوی یار بعد منوش گمراهی رسد فوری زگوی ار ارک زنری و گمراهی میکر رسد دخا انتهای افسوس سات خواف ورر که بولی هلی ای بای اکل احساس گرو که اتو نگروک مگر تاریخ گو باسه که بولی هلی ای دعوت زوریا جهادر بشی هم فایده و یه کلا بولی هلی ایر دعوت خوام ار منشور جهادتی دوری گرا بشی আর এ দাওয়াত জিহাদের সাথে জুড়ে আছে দেখি নরে বরবাদ গরু না দে তারারে গুলু আর তকফিরের আধারত ঠেলি দেওয়ার জরিয়া বনে বেশি দুবার আজ গরাদার কি বলি হলে জিকির গর আগে দে বায়েন্দর এখলাসের মুতালেক হনো এশকাল নাই কিন্তু হক হতা উল দে সিরিফ এখলাস বিলকুল কাফি ন বলকে এখলাসের ফাঁতি ফাঁতি আর ফিকিরত দা আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক অন্যান জরুরি যে এখলাস আল্লাহ তালার হাসে মকবুল ইয়ানোর আলামতুল দে আর হকর বুঝি হকর জানি তাসাম্মে জুকি জন নফসর মুহাসাবা করন আর আর বুনিয়াদী সিফত আর হঠাৎ দে হামরে শরীয়তের হাসত ডালিবর লাগাতার কোশিশ করন কিন্তু ইয়ার উল্টা যদি আরা অতমাম হামরে সই বলি হই জেগিনরে আরাত দিলে সই বলি হ তলে ইয়ান ও এখলাস ন জিয়ান আল্লাহর হাসে নাজাত জরিয়া বনে বলকে ইয়ানল দে হা হেসে নফসর এত্তাবা জিয়ান তামাম খরাফির গুজ্জা আর জিয়ানে লাসত মনসরে গুমরাহি আর জিল্লতের ইন্ডিল্লা গানাত ফালাই দে যার নতিজা দুনিয়ার মজে হাইওয়ানিয়ত আর আখরতের মজে জাহান নমর গুড গুটে ওইন আল্লাহ তালা আর আরে নফসর ফিসে সরমত্তি হেফাজত করুক দাওয়াত দে জিহাদর ময়দানত আর ফুরা জিন্দিগির সফরত নিজরে নিজে শরীয়ত মজিন সরাইবার তৌফিক দান করুক এহাত আল্লাহ জিহাদর দায়ী অর আল্লাহ দাওয়াতর অতরিকা বুঝনাত দে এখতিয়ার গরণ জরুরি যেগিন আল্লাহ তালার হাসে মকবুল আর জাজরিয়া হাকিগি তরর বরে জিহাদর হেতমত ওই ফারে পিতিন দাওয়াতর অতরিকা তিবিগ্নের আগে বাসি থাকা ভরিব যেগিন আসলত দাওয়াতর তরিকা ন আর জিয়ান জিহাদত দে মুজাহিদ অলর উল্ডা অনুষ্ঠানের জরিয়া বনে দাওয়াতর সই তরিকা আল্লাহ তালা জেড়ে জেড়ে দাওয়াতর হুকুম দিয়ে উদু ইলা সাবিলি রব্বিক یعنی دین عدد دین همه طرف دعوتر حکم گد جه ایده تات طریقه یو دخای دیه. اگه نول ده حکمت بلا واس نسیت ار دلگمی زده صورت لوی بحاسد ده مناظره گران. الله تعالی ارشاد فرمائی اعوذ بالله من الشیطان الرجیم ادعو الى سبیل ربک بالحکمه والموعظة الحسنه وجادلهم بالتي هي احسن ان ربک هو اعلم بما ضل عن سبیله وهو اعلم بالمهتدين نزر روبر راستر میکده ها حکمت ساته ار بلا بلا نصیت لویره ار ترس ساته بلا طریقه لوی بحاسد ده مناظره گرا بیشک آنر روب اوبر بابوت بلا گریزانه زیبه تر رسطی گمراه گیه گوی আর তাই অমানসরীয় বালাগরি জানে যারা হেদায়তের রাস্তার উপরে চলিব। আল্লামা শব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ এয়াতের তাফসীর আমরা লিখে দে, উদউ ইলা সাবিলি রব্বিক ইলা আখিরিল আয়া, এ আয়াত মাঝে মুস্তাকিল বা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম দেয়া গিয়ে দে হন্ডিল্লা করে আল্লাহর রাস্তার মিকে মানুষের দাওয়াত দেওয়া হরিব। এড়ে আল্লাহ তাআলা তিনজন তরিকার কথা জিকির করছে, এক নম্বর হেকমত, দুই নম্বর মাওয়াইদা হাসানা, তিন নম্বর জিদাল হাসানা। হেকমত, হেকমতের তিন মুরাদ সখত ফাক্কা আর হাটি মজুরে মজবুত দলিল আদে হুজ্জতের রোশনির মাঝে বেহেজার তরিকালয় পেশ করন। জিনরে ফুনি আকল বুদ্ধিওয়ালা আর এলামদার মানুষ সকল নিজের হল্লা জুকাই দে। দুনিয়ার খেয়ালি ফলসফি অকল পর্যন্ত তাসাম্মে মিউন দেওয়া যাগই, হন কিসিমর বিদ্যা আদে আকলের তরকির জরিয়া আল্লাহ তালার ওহির জরিয়া বয়ান গড়া গিয়ে দেহা হাকিকতর একখান জর্রা পর্যন্ত বদলি না হারে। মওয়াইজা হাসানা, দিলত আসর গরিয়া দে নরম গরিয়া নসিয়তরে মওয়াইজা হাসানা বলি হ, জেড়ে নরম হাসলত ওলা দিল মায়েল অ আর ফরান জুরাই জাগই। এখলাস হামদরদি মোহাম্মদ আদে বালা আখলাকর সাথে সুন্দর আর দরমিয়ানা তরিকালয় গড়া যাদে নসিহত জরিয়া আকসরত ফাত্তর দিল হরাই জাগই, মুরদাম মজে ফরান আই জাগই, অগ্বন না উম্মত পেরেশান কুম গাজার ইতিহাস জাগই। মানুষ অকল দর আদা আসার মৌজুক কল ফুনি মঞ্জিল মসুদর মিক্কা দর ফরাই দৌড়া শুরু করে, খাস করি যারা দিলত হকর জজবা থাকে কিন্তু বেশি দেমাগ আদে বুঝজ্ঞান নাই, তারার ভিতরে আসর গরিয়া ওয়াস আদে নসিহত জরিয়া আমলর এন একখান তাকত ফয়দা করা যা জিয়ান বড় এলমি তাহকিক জরিয়া পর্যন্ত মুমকিন ন। হ্যাঁ, দুনিয়াত এন এক জামাত মৌজুদ আছে যারা হামল দে হার শিসত বহস গরণ আর ফত্তি হতার দলিল তালাশ গরণ আর টেরা হতা হন, মানুষ ইনে হেকমতর হতাইও কবুল নগরে ওয়াজ নসিহতর হতাইও নফুনে, বলকে তারা সাহাদে হার মশালাম মাঝে ভস্ম বাহাসার বাজার গরম থাকুক। জিদাল হাসানা, বাজু তৎ বুঝ জ্ঞান রাখো ইয়াদ্দে ইনসাফ ফসন আর হকরে তালাশ গরণ নারী অশোক সুবাই গিরি ফেলা, বহস গরণ ছাড়া তারা এতনান্ন হিতাল্লা বলে আল্লাহ তালা এরশাদ ফরমাই দে কি বলি হলে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি ইন্দিল্লা হালত পেশ আইয়ে তখন বালা তরিকালয় সুন্দর করি হক আর ইনসাফের সাথে বহস গর, নিজের মোকাবেলার এলজাম দেয়া পর দলে বালা তরিকালয় দ ওয়া নয়া দিলে দুঃখফা দে ইন্দিল্লা হতা নহয় জিনজ জরিয়া হতা লম্বা আর বাড়ি যাগই, আর মসুদ এবুদে হকরে বুঝান আদে সাবেদ গরণ হেকারত বদ আখলাকি হেরাবাজি আর গেড়াই গরণত হন ফায়দা নাই। মুফতি শফি রাহিমাহুল্লাহ দাওয়াতের বাবতে নবী অকল তরিকাত দে তার আহমিয়ত বয়ান করে হত দে, আল্লাহ তরফ দাওয়াত দন আসল মাঝে আম্বিয়া আলহিমুসালাম অকল জিম্মাদারি, উলামা কারাম এ জিম্মাদারি তারার নায়েব হিসাফে আদায় করে, এহত আল্লাহ দাওয়াত তরিকাত দে আদব করো তারা শিখি, যে দাওয়াত তারা তরিকা মজির নয়ব ইয়ান দাওয়াত ন, বলকে ইয়ান লড়াই দে ঝগড়া সবব বনে, নবী দাওয়াতের উসুল খন্দিল্লা আসিল ইয়ান আরা মুসাদ্দ হারুন আলহিমাসালামর আল্লাহ তালা যে হুকুম দিয়ে ইয়ান তো শিখি লই পারে। আল্লাহ তালা এরশাদ ফরমার, ফাকুলা লাহু কাউলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা, ইয়ানি তোমরা ফেরাউনের সাথে নরম কথা হ ওতফারে হিতে নসিহত হাসিল করিব ইয়া তো ডরাই যাইবই। হার দায়িত্ব নে হতা গান হার তত মনত রাখুন জরুরি কি বলি হলে ফেরাউন ডল্লা জালেম কাফের যার মত কুফরি হালত তৈবদ ইয়ান আল্লাহর এলামত আছে, হিতার বাবতীয় আল্লাহ তালা নিজের দায়ীরে নরম বর্তাও গরিবের হুকুম দিয়ে দি ফেড়াই, এখন আর যারা দাউদ্দির তারা খনিকা ফেরত তিবারও বেশি গুমরা ন, আর আর ভূতের খনিকা মুসাদ্দ হারুন আলহিমাসালাম উদ্দুল্লা হা দি আর দায়ীও ন, ফলে যে জিম্মাদারি আল্লাহ তালা নিজের দুই দায়ীরে ন দে কি বলে হলে মুখাতবের সাথে শক্ত হতা হইবা তার এহানত করিবা, ফলে এ এখতিয়ার আরা হন্তি হাসিল করছি। কোরআন শরীফত আম্বিয়া আলহিমসালাম অকলর দাওয়াত আদে তাবলিগর মোতাল্লেক আর কাফের অকলর সাথে মোনাজারার বাবতে বেশা বেশি বয়ান অকল আসছে, এটা হন মিক্কা ইসলামের মুখালফ গরয়ালার জবাবত হন নবী শক্ত ভাষা ইস্তেমাল গজ্জেদে দেখা ন যা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতি দাওয়াত আদে ইসলা করানোর খামত এহতার ওরে বেশি এহতামাম আসছিল কি বলে হলে মুখাতবর হন কিসিমর বেজ্জতি নক, হিতাল্লাহ যদি কোনো মানুষ গলত আর বুড়া হাম গড়তে দেখিলে সিবারে আমে সামে হেতাম করানোর বদলে আম মজলিসত খেতাম করে হইতো দে মা বালা কুয়া মুনিয়া ফালু না কাদা মানুষ সকল ঠিকই হইয়ে তারা ইন্ডিল্লা ইন্ডিল্লা হামক কল গড়ের এই আম খেতাব জরিয়া যারে ফোনানোর মসুদ হিবাইও ফুনতো আর নিজরে এসলা করানোর ফিকিরত লাগি যেতই আম্বি আলহিমসালাম কলর আম আদত আসিলে মুখাতাবরে শর্মিন্দ গীতি বাসন হিতল্লা বাজত যে হাম্মান মুখাতাবত্তি সাদের হইতো ইয়া নরে নিজর মিক্কা নিজবত করি এসলা করিবার কোশিশ করতো সুরা ইয়াসিনত আল্লাহ তাআলা এরশাদ ফরমাই ওয়া মা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন ইয়ানি আতি কি হইয়ে আই ও আল্লাহর ইবাদত নগজুম নে জিবাই আর ফয়দা গুজে আর জিবার হাসে তোমরা বিগ্নতি ফিরে যা ফরিব এহতা জাহের বাহের কি বলে হলে এ আয়াত জিকির গরা গেদে রসুলর কাছে তো হার অত্তত আল্লাহ তালার ইবাদত মশগুল থাকিত সিরিফ ও কাফের অলরে মুখাতব গরন মস্তুত যারা ইবাদত মশগুল নাই মগর এ হামরে নিজর মিখ্যা নিজবত করদে দাউতের মসুদ সিরিফ আরেকজনের আইব বয়ান গর ন বলকে আরেকজনের নিজের হাসে ডাহি আনন আর এ ডাহা অতত কামিয়াব হইব যহন হইয়াত দে ফুনয়ার হন একান মজুর ওরে এত্তাফাক থাকিব হিতল্লা কুরআন শরীফত আম্বিয়া আলাইহিমুসসালাম কলর আকসর দাওয়াতের হেডলাইন ইয়া কওমি ও আর কম খেতাব লইরে শুরু ইয়ে জেড়ে হইলা শুরুত রিশতাদারের তাল্লুকর হতা জিকির গজ্জে ইয়ার বাদে এসলার বয়ান শুরু করছে কি বলে হইলে আর এত বাইয়ালের এতবারে এক কমর মানুষ হন না আত্মা ভাগি নসা এহতা হইরে তারারে এসলা গরণ রাখাম শুরু করত রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে রোমর বাদশাহ হীরা কলন নামে যে শ্রেণী দিফাড়াইল ইয়ানত তারে আজিমুর রোম ইয়ানি রোমর ইজ্জতওয়ালা বাদশাহ হইরে হেতাব গজ্জে আর এড়ে আজিমুর রোম লফজওয়া রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামে রোমর বাদশাল্লা ইস্তেমাল করি তার ইজ্জতর একরার গজ্জে আর ইয়ান রোমর বাসিন্দা অলল্লা নিজল্লা ন ইয়ার বাদে ইমানর দাওয়াত এ হেডলাইন লয়রে দিয়া গিয়ে ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ও আহলে কিতাব কল এক কলিমার মিক্কা আয়ো জিয়াল আর আদে তোমার দরমিয়ান বরাবর কি বলে হলে আর আল্লাহ সারা অন্য কোনে কি আর ইবাদত নগুজুম এ জায়গাত ফইলা আপসত এত্তাফাক অনর একখান পয়েন্ট জিকির করছে ইয়ানি তৌহিদের পয়েন্ট ইয়ার বাদে খ্রিস্টান কলর গলতিরে বয়ান করছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামর সিরতের ওরে যদি ফিকির করা যা তাহলে হার দাওয়াতের তালিমত ইন্দিল্লা আরো বেশা বেশি আদব আর রসুল কলফা যাইব এখনো জবানাত শুরুতি দাওয়াত দা এসলাহ আর আমর বিল মারুফত নাহি আনিল মুনকারর মিক্কা হন হিয়াল নগরে আজ যারাই হামত মশগুল আছে তারাইও সিরিফ বহস মুবাহাসা আর মুখাতাবর বরে এলজাম লাগন বিস্মারণ আর তারে বেজত গড়ারে দাওয়াত বানালইয়ে জিয়ান সুন্নতের খেলাফ অনজরিয়া হন অত্তত আসর গড়িয়া দে ফাইদাওয়ালা ন আর তারা নিজের নিজে বুঝে দে আরা ইসলামর বহুত বড় খেতমত গরির হাকিকত মাঝে তারা মানুষ অক্কলরে দিনাতে দূরে টেলি দনর সবব বনে ওয়ারর আয়াতত তফসিরতে হদাগান জানা গিয়ে কি বলে হলে শরীয়তের আসল মসুতল দে আল্লাহ তালার মিকা দাওয়াত দন আর এ দাওয়াতর দিয়ান উসুল হেকমত আর মওয়াইদ হাসানা মুবাহাসা যদি গড়া ফরত দইলে তলে অত্তত আহসানর কইত লাগাইরে এজাজত দিয়া গিয়ে কিন্তু আসলত ইয়ান দাওয়াতর মুস্তকিল শাখা ন বলকে তার মুখালফি সুরতত এক কিসিমর কোশিশ জিয়ানের মোতালেক কোরআন শরীফত বিল্লাতি হি আহসান শর্ত লাগাইরে একতা হয়ে দেখি বলে হলে দাওয়াত নরমি সাতে খায়ের হা আর হামদরদের জজবালয়ের অনসা ফাতি ফাতি মুখাতাবর হালত মজিন ওয়াজেহ দলিল সাতে বয়ান গরনসা মুখাতাবরে হেকারত আদে এহানত গ্রহণতি হার এতবারে বাসি থাকা ফুরিব ইন্ডিল্লা দাওয়াত আহসন হইবল্লা জরুরি অলদে হিয়ান নিজে মুতকল্লিমল্লা নুসানি জরিয়া নবনন কি বলে হইলে দাওয়াত মজে বাদ আখলাক হাসদ বুগজ তকব্বুর আর মর্তবা লালস বগৈরা ফৈদানন জিয়ান বাতিনি কবিরা গুণা আর এখন বহস মুবাহাসা মুনাজারা আর মুজাদালা কলত এ তামাম খারাপিত্তি বেশি হম মানুষ পাসন মুমকেন ইমাম গজালী রহিমাহুল্লাহ হদ্দে জিন্দিল্লা সরাব তামাম বুরাইয়ের গুজ্জা জিন্দিল্লা ইয়ান নিজে মুস্তাকিল বড় গুণা আর জিসিমর বড় বড় গুণা কল ফয়দা করে ইন্দিল্লা যদি বহস বহস মুবাহাসার মসুদ মুতকল্লিমর ওরে গালেব অন নিজর এলামর ফৌকিয়ত জাহের করণ অদ্দ হইলে তোলে ইয়ানো باطنی تمام خرابیر گجا ززوریا قلبت بشه بشی بیارم کل فویده ها مثلا حسد، بگزا، تکبری، گیبات ار دوسرا زانر ایبر فیسلی فران تر دکت کشی ار شکت نکش آن حکر کبولگرانت تی تکبری گران دوسرا زانر خطر واری عدالت دین صاحب سطح فکر گرار بدلی جواب دی بر فکر سایر قرآن سنر زیت تابل گرا فری بفروک اگین اول جا خطرناک بیارم کل زگیرات عزت الله یک ولما کرام کل مبتلا و جاگوی ار معاملہ زهن ترار متبین کل ہنس فونسی تهن اپسد جگڑا فساد ار مرامری میدان بنی جاگوی ان لله و ان الیه راجعون ان ربک هو اعلم بمن ضل عن سبیله و هو اعلم بالمهتدین امام رازی رحمه الله ای آیات ما تحدث هد ای آیات مسوت لتوارا شریف اتین طریقہ ل دعوت دونر مکلف منشور هدایت دانو زیمداری آران نا الله تعالی بهتر زنه خنن گمراهی ار خنن هدایت رو قبول گرویا آر نزدیک منشور نفسا یا دل بنیادی اعتبار مختلف آ کسو نفسا سه نور لوی برایا ار صف سطورا زین دنیار میکه خام مایل آ ار آخرت میکه بشی مایل آ ار کسو نفسا سه آدار لوی برایا زین دنیار میکه بشی مایل آ ار آخرت میکه خام مایل آ هیت الله زر نفس زندیلا هیت تر اولدگان بشی خام قبول گری هیت الله الله تعالی فرمایده تمہارا تین طریق کر ور دعوت دو ار تمہارا تمام منشر هدایت اور فسی فوری نتا کو ار الله تعالی پتھرا اولر گمراہی ار صاف ستورا کلاب کلر پاکی زگیر بابتے بالا گری زانے شیخ عبداللہ اعظم رحمہ اللہ یہ ہد بالای حکم ار برائی تو کی بللا بولی منشر ساتھ محبت فائدہ گرویا این ساعتی درخار زر دل دار ار زبان فاک زر خانم منشور خراف هم گرده دهیلی این دل لحاده نوحه بوده که بولی هلی آی اللار واسطه تو از ساعت نفرات ار دشونی راکی که اللہ بولی هلی توی ای خراف هم کل گرا اللار واسطه تو را این دل هم نگو جا بلکه ای خاطه که اللہ نوحا که بولی هلی او بای آی تو را اللار واسطه محبت گری کنتو تو را ای همگین خراف زین سری دن ضروری شهید الامه شیخ اسامه بن لادن رحمه الله اکن شدی مزل کده جهادی میریت این الفاظ فکر اد خطا هون ار لکنت تی بس تکفری بو زین اک جون مسلمان ر شانر خلاف زهرو مسلمان ساعت تعن تشنی بهود لفظ ار زوانر غلط استعمال گرا ٹھیک نو میریت هون کے سول لکیت اد خویتے شرعی نیام قانون میکا خیال راکن ضروری احادر میکا خیال گرا فری بو دکی بولی ہلے آر آر اخوتا گیند ده دعوت طریقه زوریا جهاد رو فایده بو نکی لسان اوی بو آن را بشی بالا گری زنا که بولی هلی مجاهد آلوت ده یا نرمی که خیار نکن هم دل ضروری آر خیال آل ده احان آر آر ای مرحلات آر تمام میدیار بوری سختو نگره نگره فری بو که اللہ بولی هلی امت فجن تا آر آر آواز فانسر آد ده ترس آت آر آر تعلق را سری فوسیل آل ده ای میدیا آر آر امت سمی پیش گره احوت الله ضروری ول دی آرار میڈیا امتر کامل فهم آن آترر دک اد مصیبت تایمات هم در دی زن آن این دلا میڈیا را بای اکالا ضروری ول دی که بولی هلی ترا تمام بیان اکالر هدف امانوش آفری بو امتر جاهلیتر گود گود تیان در تین رای بر فکر ترا بوتر تکاوری بو مجاهد عالم دین شیخ عطیت الله رحمه الله یهود دی مجاهد قاید اول الله ضروری ول دی ترا نیزر بوتره ای صفت گین فیت گوری بو ار نیزو ساتی بای اولاری و اندیلا تعلیمات ده تاری بو دی بو که بولی هولی ترا منشر بوری رحم ادار ار آسانی فویده گوریا بانان ات ترار خسریات ده عیب ار زامل اکل ده کی سازا خطال ار بدرالوی بار دنگ دویا نبانان بلکه نرمی اد ده هم دارده ساتی اسه اسه اصلا گوری بار کوشش جاری رکی بو رسول کریم صلی اللہ علیه و سلم زدت هنو سوریا دی فرائی تو یا تو هنو جماعت را امیر بنائی تو اتت نوسیت گوتو دی یسیرو ولا تعسیرو بشیرو ولا تنفیرو متفقن علیه یعنی حضرت انس رضی اللہ تعالی عنہ اتنی روایت نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد فرمائی دی مارا منشل بولی آسانی فویدہ گرو مشکل فویدہ نگو جا ار اللہ رحمت ار خوش خبری دو یا بنو اتر بطر مشکل ار نفرتی فویدہ نگو جا آره کی خناتت احاده کی نروره فکر گو جنه ارهی نروره عمل گو جنه الله تعالی اتمام علماء کرام ار جهاد قاید اکلوره পুরা উম্মতর হত্যি বেহতর আজ দান গরোক আর আর আর সুন্নত মোতাবেক দাওয়াতর হাম গরিব তৌফিক দান গরোক তাকে জিহাদ আদ্দা দিনর হাকিকি তর বলে খেদমত গরি ফারি আমিন। কিতাল আদ্দা দাওয়াত ময়দানও মুখতলিফ তকাজা আর হাদফও মুখতলিফ আর মুজাহিদল দিন আদ্দা জিহাদর দায়ী কিতালও আর ময়দান ফাঁতি ফাঁতি দাওয়াতও আর ময়দান যে তাকতকল আতিয়ার বলে আর বলে কুফুরি নাজাম মুসলত গুরেককে তারার খেলাফ আতিয়াল লই কিতালের ময়দান মাঝে আর আসি আর উম্মতে মুসলিমারে হে জালেমর মোকাবেলাত আর ফাঁতি জিহাদত শরিক হইবর দাওয়াত আর আদির কিতালের ময়দানের কিছু তকাজকল আছে আর দাওয়াতের মাঝেও কিছু জরুরি মশালা আছে। রসুল সাল্লাহু আলহি ওসাল্লামে কিতালের ময়দানের মাঝে সখ্তি গজ্জে লোবায়ে হল্লা হারানোর দে হারাই বললাই তাহারিজ গজ্জে কিন্তু রসুল সাল্লাহু আলহি ওসাল্লামর সিরত একতার গবাদে কি বলে হলে দাওয়াতের ময়দানের মাঝে রসুল সাল্লাহু আলহি ওসাল্লামর মুবারক তরিকা আসিল দে নরমি সখ্তি নুয়াশিল ওয়াজা হল দে দাওয়াত দে কিতালর ওয়াসাইল তরিকা আর হাদফ মুখতলিফ কিতালের মাঝে তাকতরে তাকত জুড়ে খতম করন আতিয়ার ধরন দুশ্মনের লোবন আর জিসিমরে টুকরা টুকরা করন হাদফ হয়ে থাকে হিতল্লা জিহাদম মাঝে এন্তহাই সখ্ত গরণ নান জরুরি আর এই সখ্তি গরণ নামল দে জিহাদ ইয়ান সারা কিতাল কিতাল নতাকে এড়ে সখ্তি গরণ মাঝে সুয়াফ। হ্যাঁ ইয়ান আলো খতা কি বলে হলে একগিনুর মোতালেক শরীয়তে কিছু সীমা দে আদাবর খতা জিকির গজ্জে মগর আসলম মাঝে ইয়ান সখ্তি গরণের ময়দান এড়ে রুফ ফয়দা করি বললা সখ্ত আলফাজ আর সখ্ত ভাষা ইস্তেমাল করা ফরে কিন্তু এই সখ্তি যদি দাওয়াতের মাঝে আয়জা গই এড়িয়েও যদি ইন্দিল্লা আলফাজ কল ইস্তেমাল করা যা জিরো জরিয়া মুখাতাবর আকলাদ দিলরে খেতাব করা মসুদ ন আরো উল্দা বুগজ নাফরত দুশ্মনী আর এন্তেকামর মিক্কা উস্কাই দিয়া যা তোলে ই নজরিয়া দাওয়াতের মসুদ হতম হয়ে যা গই জিহাদি তাহারিকর বত নসিবি হইব যদি ময়দানে জিহাদত তরিকা দাওয়াতের ময়দানের মজে ইস্তেমাল করা শুরু করা যা এক মিক্কা কেতালল দে দিলর রাগত দে গুসারে ঠান্ডা করানোর জাগা কে বলি হলে জেড়ে হামলা জরিয়া জালেম ফখর গরে অলর হান মসরি দিয়া যা আর তারার জাহেরি তাকতরে খতম করি তারা লড়াই করানোর জজবারে মিটাই দিয়া যা আর এক মিক্কা দাওয়াতের মামলা বিলকুল তার উল্লা এড়ে রাগত দে গুসারে জাহের করানো যা বলকে কন্ট্রোল করা যা দে মুখাতেবরে ছড়গরণ আদে বেজতি গরণ মসুত ন বলকে তারে উস্কাইদন হাসে গরণ তার দিলত জাগা গরিলন অলদে দাওয়াতর আসল মসুদ সুন্দর দলিল আলা বয়ান সবর গরা মাফ গরা নরমি সুলুক এহসান আর রাহাম গরা অলদে দাওয়াতর ময়দানত তরিকা যদি দাওয়াতের মুখাতব হামলা করিয়া দূষণ ও থলে তার ভুতরে রোব ডালি বললা সাফ সুতরা আর হালত মজিন সখ্তি করা যাইব কিন্তু যদি দমকিয়াদা রূপ ফয়দা করার এ তরিকা পুরা দাওয়াতত গালে হয়ে যাগ দেওয়ালে তাহলে ইয়া নজরিয়া দাওয়াতের আসল মসুদ হতম হয়ে যাগই দাওয়াতের ময়দানত জরুরি হল দে নিজে হকর বরে আমল গরণত হনসুস্থি নগরণ আর মুখাতাবরে হক বুঝিবার কাবল বারণাত দে শরীয়তর সীমার ভুতর তাকিওরে সখ্ত এহতমাম গরণ জরুরি এহতল্লা দাওয়াতের মাঝে সুন্দর সুন্দর হতা আর তরিকার মিকে খেয়াল করা যা মুখাতবিয়ানি পুনয়া যদি দুশ্মনী আর মুখালফি করে তোলে দায়ী দুশ্মনী নগরিব বলকে বাইয়ে ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান ইয়ানি সুন্দর তরিকালয় মোনাজারা করিব হজ্জাফা সাদর জাগাত তারে আল্লাহ তালার এ আয়াত ফদ দেখাইব কি বলে হলে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইয়ানি বালা খারাপ হনর দিন এক বরাবর ওই নেফারে ইদফা বিল্লাতি হিয়া আহসান ইয়ানি তুমি সখ্ত জুবানের মোকাবেলাত এন তরিকালো জবাব দ জিন বেশি ভালো হইব فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم إن لا قرن زريا تون دخيبا دكي بولي هولي زالو تود دوشن أشيل قجا كهيبا أخان توار جهر أي دوستو جيغوي وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم أريان حاصل ومن شتي زارا سيريف صبر غري আর বালাক ওয়াল্লাউলতি হাসেল হেতল্লা সখ্ত বহস মুবাহাসাম মাঝেও দায়ের তওয়াজ্জু দলিল আর হুজ্জত কলত্তি নহটে এ হালতম মাঝেও হিবা সুন্দর হতা আর সুন্দর সুলুক করে খরাফ তরিকাত দে বদ আখলা কিত্তু নিজরে বাসায় রাখে ইন্দিল্লা জেত খরাফ সুলুকর জবাব বালা সুলুক লই দিয়া যাইব হত্যা জাওয়াজের জবাব তর্গুজারি আদল আর এহসান লই দেয়া যাইব। এত মুখাতবর ফাত্র ডল্লা দিল বোম্বাতি ডল্লা হরা যাবগৈ, দুশনী দুশনীর ঐন ঠান্ডা হয়ে যাবগৈ। ইন্দিল্লা গরি দায়ের জানি দুশ্মন ফিতিন দায়ের হেফাজত করে ইয়াদ দে ফারাদার বনে যাগই।